আধুনিক ইসলামী শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা ও আদর্শ সমন্বয়ে ইংলিশ ও আরবি মিডিয়ামে প্রতিষ্ঠিত নাহদাতুল উম্মা ইংলিশ মিডিয়াম ক্যাডেট মাদ্রাসার স্বরূপ সঙ্গীতের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। তোমরা দেখছো কি তাকিয়ে নাহদাতুল উম্মায় এক উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। তোমরা দেখছো কি তাকিয়ে নাহদাতুল উম্মায় এক উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। তোমরা দেখছো কি তাকিয়ে নাহদাতুল উম্মায় এক উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। ও হে শিশু কিশোর তরুণের দল, তোমরাই জাতি গড়ার সঠিক কারিগর। ও হে শিশু কিশোর তরুণের দল, তোমরাই জাতি গড়ার সঠিক কারিগর। তাই চলো চলো নাহদাতুল উম্মায়, তাই চলো চলো নাহদাতুল উম্মায়, একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। তোমরা দেখছো কি তাকিয়ে নাহদাতুল উম্মায় একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। কি যে এক মনোরম আবাস স্থল, ছাত্রদের মনে হয় ফেরেশতার দল। কি যে এক মনোরম আবাস স্থল, ছাত্রদের মনে হয় ফেরেশতার দল। তারা সুন্নাত তরিকা শেখে সেথায়, তারা সুন্নাত তরিকা শেখে সেথায়। একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়, একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। তোমরা দেখছো কি তাকিয়ে নাহদাতুল উম্মায় একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। বুঝতে কোরআন হাদিস আরবি ইংরেজি চর্চা করে তারা দিবা জামি। বুঝতে কোরআন হাদিস আরবি ইংরেজি চর্চা করে তারা দিবা জামি। আরো আমলের ট্রেনিং আছে বাস্তবতায়, আরো আমলের ট্রেনিং আছে বাস্তবতায়। একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়, একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। তোমরা দেখছো কি তাকিয়ে নাহদাতুল উম্মায় একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। সত্য পথের দিশা পেতে হলে সব বাধা মারিয়ে এসো চলে। সত্য পথের দিশা পেতে হলে সব বাধা মারিয়ে এসো চলে। একে দীপ্ত নিশান উড়েছে হেতায়, একে দীপ্ত নিশান উড়েছে হেতায়। একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়, একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। তোমরা দেখছো কি তাকিয়ে নাহদাতুল উম্মায় একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। জ্ঞান দানে আছে এমন শিক্ষক জাতি, চাঁদের আছে দেশ জুড়ে খ্যাতি। জ্ঞান দানে আছে এমন শিক্ষক জাতি, যাদের আছে দেশ জুড়ে খ্যাতি। তারা সুশিক্ষার দীক্ষা দিয়ে জীবন গড়ায়, তারা সুশিক্ষার দীক্ষা দিয়ে জীবন গড়ায়। একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়, একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। তোমরা দেখছো কি তাকিয়ে নাহদাতুল উম্মায় একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়, একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়, একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়।